بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু আলিফ লাম রা تلك آيات الكتاب وقرآن مبين ربما يود الذين كفروا لو كانوا مسلمين আলিফ লাম রা এগুলো কিতাব ও সুস্পষ্ট কোরআনের আয়াত কোন সময় কাফেররা আকাঙ্ক্ষা করবে যে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো ذرهم يأكلوا ويتمتعوا ويلههم الأمل فسوف يعلمون আপনি ছেড়ে দিন তাদেরকে খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় ব্যাপৃত থাকুক অতি সত্বর তারা জেনে নেবে وما أهلكنا من قرية إلا ولها كتاب معلوم ما تسبق من أمة أجلها وما يستأخرون আমি কোনো জনপদ ধ্বংস করিনি কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল কোন সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ের অগ্রে যায় না এবং পশ্চাতে থাকে না وقالوا يا أيها الذي نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ترى بلو هي اوي بكتي جار پرتی قرار نجل ہوئے چه اپنی تو ایک جن انماد جو دی اپنی شتو بادی ہن تب امادر کچھ فرشتہ در کے آنن نہ کنو ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين أمي فرشتا ديركي اك مطر فائسال الجنن نازل كوري تخن تا ديركي أبوكاش ديا حبنا إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون أمي شايون اي اوپودش گرنتو أبوتارن كوري چي ايبن أمي نيجي اير شنگرکوك ولقد أرسلنا من قبلك في شيع الأولين وما يأتيهم من رسول إلا كانوا به يستهزئون أمي أبنار پوربي پورب برتي شمپردائر مدت رسول پردون كورجي ودر كاچه أمن كون رسول آشيني جادش حتى أورا خطة بدروب كورت تحاكيني كذلك نسلكه في قلوب المجرمين لا يؤمنون به وقد خلت سنة الأولين امني بھابي آمي ادھارنر آچرون پاپی دير انتر بدھ مول کرے دي اورا ایر پرتی بشاش کر بنا پوربو برتی دير ایمون ریتی چولے آش چھے ولو فتحنا عليهم بابا من السماء فظلوا فيه يعرجون لقالوا إنما سكرت أبصارنا بل نحن قوم مسحورون যদি আমি ওদের সামনে আকাশে কোনো দরজা খুলে দেই আর তাতে ওরা দিনভর আরোহণ করতে থাকে তবু ওরা একথাই বলবে যে আমাদের দৃষ্টি বিভ্রাট করানো হয়েছে না বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়েছি ولقد جعلنا في السماء بروجا وزيناها للناظرين নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করেছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়েছি وحفظناها من كل شيطان رجيم الا من استرق السمع فاتبعه شهاب مبين আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়েছি কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎ ধাবন করে উজ্জ্বল উল্কাপিণ্ড والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل شيء موزون وجعلنا لكم فيها معايش ومن لستم له برازقين আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করেছি এবং তার উপর পর্বতমালা স্থাপন করেছি এবং তাতে প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করেছি আমি তোমাদের জন্য তাদের জীবিকার উপকরণ সৃষ্টি করেছি এবং তাদের জন্য যাদের অন্নদাতা তোমরা নও আমার কাছে প্রত্যেক বস্তুর ভাণ্ডার রয়েছে আমি নির্দিষ্ট পরিমাণেই তা অবতারণ করি وأرسلنا الرياح لواقح فأنزلنا من السماء ماء فأسقيناكموه وما أنتم له بخازنين أمي